Book 2 42 42 زيارة المدينة شهر برومون شهر برومون هل يفتح السوق أيام الأحد؟ بازار كي রবিবার খোলা থাকে? বাজার কি রবিবার খোলা থাকে? هل يفتح المعرض ايام الاثنين? মেলা কি সোমবার খোলা থাকে? মেলা কি সোমবার খোলা থাকে? هل يفتح المعرض ايام الثلاثاء? প্রদর্শনী কি মঙ্গলবার খোলা থাকে? প্রদর্শনী কি মঙ্গলবার খোলা থাকে? هل تفتح حديقة الحيوان أيام الأربعاء؟ চিড়িয়াখানাকি বুধবার খোলা থাকে? চিড়িয়াখানাকি বুধবার খোলা থাকে? هل يفتح المتحف أيام الخميس؟ মিউজিয়াম বা জাদুঘর কি বৃহস্পতিবার খোলা থাকে? মিউজিয়াম বা জাদুঘর কি বৃহস্পতিবার খোলা থাকে? هل يفتح الجاليري أيام الجمعة؟ গ্যালারি বা ছবি প্রদর্শনী কি শুক্রবার খোলা থাকে? গ্যালারি বা ছবি প্রদর্শনী কি শুক্রবার খোলা থাকে? هل يسمح بالتصوير؟ ছবি তোলার অনুমতি আছে কি? ছবি তোলার অনুমতি আছে কি? هل ينبغي دفع رسم دخول؟ এখানে কি প্রবেশ শুল্ক দিতে হবে? এখানে কি প্রবেশ শুল্ক দিতে হবে? كم يكلف رسم الدخول؟ প্রবেশ শুল্ক কত টাকা? প্রবেশ শুল্ক কত টাকা? هل يوجد تخفيض للمجموعات؟ দলের জন্য কি কোনো ছাড় আছে? দলের জন্য কি কোনো ছাড় আছে? هل يوجد تخفيض للأطفال؟ শিশুদের জন্য কি কোনো ছাড় আছে? শিশুদের জন্য কি কোনো ছাড় আছে? هل يوجد تخفيض للطلبة؟ বিদ্যার্থীদের জন্য কি কোনো ছাড় আছে? বিদ্যার্থীদের জন্য কি কোনো ছাড় আছে? ما هذا المبنى؟ ওই বাড়িটা কি? ওই বাড়িটা কি? كم عمر هذا المبنى؟ ওই বাড়িটা কত দিনের পুরনো? ওই বাড়িটা কত দিনের পুরনো? من بنى هذا المبنى؟ ওই বাড়িটা কে তৈরি করেছিলেন? ওই বাড়িটা কে তৈরি করেছিলেন? انا مهتم بالهندسه المعماريه আমি বাস্তুকলায় আগ্রহী আমি বাস্তুকলায় আগ্রহী انا مهتم بالفن আমি শিল্পকলায় আগ্রহী আমি শিল্পকলায় আগ্রহী انا مهتم بالرسم আমি চিত্রকলায় আগ্রহী আমি চিত্রকলায় আগ্রহী।